পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বলুন, হে কাফির কুল, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমার ধর্ম আমার জন্য।